বা ইবাদত হচ্ছে বিদাত, আর প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। এর অর্থ হল ইবাদত হোক অথবা বিশ্বাসের মধ্যে হোক, ইবাদত মানে কর্মগত হোক অথবা বিশ্বাসের মধ্যে হোক, উভয় ক্ষেত্রে বিদাত হারাম বা নিষিদ্ধ। তবে এই নিষিদ্ধতার মধ্যে বিদাতের ধরন ও ধারণা অনুযায়ী পার্থক্য রয়েছে, ধরন ও ধারণ অনুযায়ী ধারণা অনুযায়ী পার্থক্য রয়েছে, কারণ কোন কোন বিদাত স্পষ্ট কুফরি। বিদাত আবার এখানে দুভাগে ভাগ করা যায়, বিদাতে মুকাফেরা আর বিদাতে গায়ের মুকাফেরা। এই ভাগগুলো আমার ওই বইয়ে খুব সুন্দর করে করা আছে, এখানে এমনি জমা করে দিয়েছে এইভাবেই। ওখানে বলে বিদাতে মুকাফেরা আর বিদাতে গায়ের মুকাফেরা, তার মানে এমন কিছু বিদাত আছে যা করলে মানুষ কাফের হয়ে যায়, আর এমন কিছু বিদাত আছে যা করলে মানুষ কাফের হয় না। উদাহরণ এখানে দিয়েছি কিনা দেখি, তারপরে বলছি পরে। যেমন কবরস্থ ব্যক্তির নৈকট্য লাভের উদ্দেশ্যে কবরের চারপাশে তাওয়াফ করা, একটা বিদাত। কিন্তু এই বিদাত করলে কি হয়ে যায়, মানুষ মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। নজর নিয়াজ পেশ করা বিদাত, কিন্তু এমন বিদাত যে মানুষ মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কবরস্থ ব্যক্তির কাছে প্রার্থনা করা ও সাহায্য চাওয়া, এটাও বিদাত, এমন বিদাত যা মুশরিক ও কাফের বানিয়ে দেয়, সব কুফরি। অনুরূপ মুতাজিলা ও জাহমিয়া যারা খুবই মানে কট্টরপন্থী সম্প্রদায়ের আকীদা বিষয়ে উক্তি ও বক্তব্যগুলিও কুফরি বিশ্বাস, ওরা যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে কুফরি বিশ্বাস। আবার কোন কোন বিদাত শিরকের মাধ্যম, যেমন কবরের উপরে সৌধ নির্মাণ করা এবং কবরের নিকটে নামাজ পড়া ও দোয়া করা, এটা সরাসরি শিরক নয় কিন্তু শিরকের মাধ্যম, শিরকের পথ। আপনি কবর বাসের কাছে কিছু চাইলেন না, কিন্তু কবর পাশে গিয়ে নামাজ পড়লেন, কি কি জন্য? যেখানে নামাজ পড়লে আমার নামাজের সব বেশি হবে বা ভালো মন বসবে। কবরের পাশে তো এমনি নামাজ হয় না, কবর পাশে নামাজ হবে, কবর দিকে নামাজ হবে না, যেখানে যে মসজিদে কবর আছে সে মসজিদে নামাজ হবে না। কিন্তু আপনাকে কি মুশরিক বলা যাবে না? আর কিছু বিদাত এমন আছে যা ফাঁসে কি বিশ্বাস, যা করলে আপনার কাবিরা গুনাহ হয় কিন্তু কোন মানুষ কাফের হয়ে যায় না। কিছু কিছু বিদাত এমন আছে যেগুলি গুনার কাজ কুফরি ও শিরকের পর্যায়ভুক্ত নয়, যেমন বৈরাগ্যতা বা সংসার ত্যাগী হওয়া, সংসার ত্যাগ করা, যে আমি খালাস, আমি আর সংসারের দিকে তাকাবো না, আমার স্ত্রীর প্রয়োজন নেই, আমার ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমি খালি আল্লাহ ইবাদত করব, আমি মসজিদে বসে থাকব। অনেকে তো মাজারে চলে যায়, সংসার ছেড়ে মাজারে যায়, সেটা তো ওটা আলাদা পর্যায়ে হয়ে যায়, ওটা আলাদা পর্যায়ে। যেমন হিন্দুরা সংসার ত্যাগ করে কাশী যায়, বেনারস যায় কিংবা গয়া যায়, কোথায় যায়, ওই যে ওদের যে তীর্থস্থান আছে সেখানে গিয়ে তারা বৃন্দাবনবাসী হয়। আর আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা সংসার ত্যাগ করে কোথাও পীর কোন মাজারের গিয়ে মুজাবের হয়, কোন মাজারের খাদেম হয়ে যায় এবং সেখানে বসবাস করতে লাগে। সংসার ত্যাগী, সংসার বিরাগী, অনেকে ফকিরি নেয়, ফকিরি বলে না, ফকিরি নেওয়াই হচ্ছে সংসার ত্যাগ করে বা ভিক্ষা করে খাওয়া। অথচ ভিক্ষা ইসলামে জায়েজ নয়, বৈধ নয়, কিন্তু তারা মনে করে কি এটাই হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ করে বেড়াবো, এবং শুধু আল্লাহর জন্য, না সংসার, না বুদ্ধের মতো, না স্ত্রীর দরকার, না ছেলের দরকার, সমস্ত মায়া বন্ধন ত্যাগ করে কেবল আল্লাহর সাথে লালন ফকিরের মতো, সব হচ্ছে ফকিরি, ফকিরি বিশ্বাস এবং বিদাত। এবং এই বিদাতের মধ্যে কিছু কিছু এমন আছে যেগুলো কুফরের পর্যায়ে পৌঁছে দেয়, সংসার বিরাগ। অথচ আমাদের নিয়ম হলো কি, যে না আমরা সংসার ত্যাগ করব না, সংসারের মাঝে থেকেই আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী সংসার করেছেন না করেননি? তিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, তিনি কি করেছেন আমরা তাই করব। একবার ওই যে তিনজন সাহাবী বা কিছু সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে প্রশ্ন করলেন যে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ ইত্যাদি তার কর্ম ইত্যাদি সম্পর্কে বলুন। তো মা আয়েশা বললেন তিনি রাতে নামাজ পড়তেন এবং ঘুমাতেন, রোজা রাখতেন এবং রাতে নামাজ পড়েন এবং ঘুমান, রাত দিনে রোজা রাখেন, কোনদিন রাখেন না। তো তার সমস্ত খবর শুনে সাহাবাগণ মনে করলেন কি এ তো আল্লাহর নবী, তার মতো কি আমরা হতে পারি, তার ওইটুকু করলেই হবে, আমরা আরো বেশি বেশি করে করব, আল্লাহর কসম। একজন বলল আল্লাহর কসম আমি সারা রাত নামাজ পড়বো, একটুও ঘুমাবো না। আরেকজন বলল আল্লাহর কসম আমি প্রত্যেক দিন রোজা রাখবো। আরেকজন বলল আল্লাহর কসম আমি স্ত্রীর কাছেই যাবো না বা বিয়েই করবো না। আরেকজন বলল আল্লাহর কসম আমি মাংসই খাবো না, ভালো মন্দ খাও না। এই সংসার ত্যাগ, এই হল সংসার ত্যাগ। যখন মা আয়েশার কাছে মা আয়েশার কাছে খবর নিয়ে সাহাবীরা এই কথা বললেন, মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানালেন যে কিছু সাহাবী এভাবে প্রশ্ন জিজ্ঞেস করার পর তিনি এই এই বলে তারা এই এই বলেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে গিয়ে লোকদের সামনে বললেন যে কে মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কে ব্যক্তি জাতি কি হয়েছে তারা এই কথা বলে, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবার থেকে বেশি আল্লাহকে ভয় করি, তোমরা কি মনে করো যে না আল্লাহকে কম ভয় করি তোমাদের থেকে, তোমরা কি আমার থেকে বেশি জানো, তোমরা কি আমার থেকে আল্লাহকে বেশি ভয় করো, তোমাদের থেকে বেশি ভয় আমি করি, কিন্তু আমি রাত্রে নামাজ পড়ি এবং ঘুমাই, আমি স্ত্রীর কাছে যাই, আমার স্ত্রী আছে, বরং একাধিক স্ত্রী আছে, আমি রোজা রাখি আর ইফতারও করি, সুতরাং মান রাগিবে আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত হতে পারে না, আমি যা করছি সেটাকে কম মনে করছে তোমরা, আমার হচ্ছে সংসারের সাথে ধর্ম, এই জন্যেই অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, আমাদের বৈরাগ্য সাধনে মর যে মহানন্দময় কি বলে, বৈরাগ্য সাধনে আমাদের কোন মুক্তি নেই, আমাদের মুক্তি আছে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, সুতরাং আমাদের হচ্ছে খুব সহজ ব্যাপার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ত্যাগ করেননি, অথবা আমরা সংসার ত্যাগ করতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে অনুমতি চান যে আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দেন আমরা খাসি হয়ে যাই, খাসি হয়ে যাই মানে খাসি হলে পরে ব্যবচারের দিকে মন যাবে না, পর মহিলার দিকে মন যাবে না, আমরা আপনার নিশ্চিন্ত মনে আল্লাহ ইবাদত করতে পারবো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, না খাসি হওয়াটা ইসলামের বৈধ নয়, আজে তোমরা খাসি হবে না, তোমাদেরকে সংসার করতে হবে, স্ত্রী ব্যবহার করতে হবে, বিবাহ করতে হবে, সুতরাং যাদের ক্ষমতা আছে তারা কি করো বিবাহ করো, আর না পারলে রোজা রাখো, না পারলে রোজা রাখো, কিন্তু সংসার ধর্ম ত্যাগ করে শুধু আল্লাহ আল্লাহ করে বেড়াবে, সংসার ধর্ম ত্যাগ করে মসজিদে বসে শুধু সুবহানাল্লাহ করবে এটা না, ফাইদা কোদিয়াতে সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে বেরিয়ে যাও জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, সেখানে রুজি অনুসন্ধান করো, মসজিদে বসে সুবহানাল্লাহ করার প্রয়োজন নাই, এই হচ্ছে ইসলাম, মধ্যম পন্থা ইসলাম, না এদিক না ওদিক, না সংসার একদম ত্যাগ করতে হবে আর না সংসারে একবার ডুবে একেবারে ডুবে যাবেন তা হবে না, তাই না, কিছু মানুষ আছে আল্লাহ ভোলা আর কিছু মানুষ আছে আল্লাহওয়ালা, মাছি আছে দেখেছেন রসগোল্লার ঝোল যখন থাকে বাঙালিদের, রসগোল্লার ঝোল যখন ডিব্বাতে রাখা থাকে তখন এক প্রকার মাছি আসে, রসগোল্লার ঝোল খাবার লোভে ঠিক ঝোলের মাঝখানে বসে, যখন ঝোলের মাঝখানে বসে সেই মাছি আর উঠতে পারে পারে, আর যদি কেউ বলে আমি ঝোলই খাবো না সে তো আশেপাশে উড়ে বেড়ায় সে বসেও না খেতেও পায় না, আর এক প্রকার মাছি আছে ঠিক সাইডে বসবে, পাত্রের সাইডে বসে হ্যাঁ পাগুলোকে ডানাগুলোকে উপরে রাখবে, আর সেই নিজের মাছির যে সোঁটটা আছে সেটা নামিয়ে দেবে ঝোলে, আর বসে বসে একটু একটু করে খাবে, আবার উড়ে যাবে, আবার খানিক পরে এসে খাবে, আবার উড়ে যাবে, চালাক মাছি কোনটা, বুদ্ধিমান মাছি কোনটা, যে খেলো না সেও চালাক নয়, কথাই বলে থাকতে যে খায় না তার মুখে ছাই, আর না থাকতে যে খেতে চায় তার মুখেও ছাই, তারপরে না এ বলছে চাই চাই খাই খায়, সে বোকা, তার মুখে ছাই সে বাপত থেকে, আর যে ঘরে আছে অথচ খায় না সেও বোকা, তাই না, সুতরাং যে মাছি উড়ে বেড়ায় সে বলে আমার রসগোল্লার ঝোলের দরকার নেই খাবই না সেও বোকা, আর যে মাঝখানে এসে বসে হ্যাঁ সেও বোকা, সে আর কোনদিন উঠতে পারে না, কেবল যে ধারে বসে যে দুনিয়াও ব্যবহার করে এবং আখেরাতকে আসল মনে করে সেই হচ্ছে চালাক, সেই হচ্ছে আসলে চালাক মানুষ, ব্যাস বৈরাগ্য এবং সংসার ত্যাগ করা এ আমাদের নয়, কখন রোদে দাঁড়িয়ে রোজা রাখা, যৌন শক্তিকে শেষ করার উদ্দেশ্যে পুরুষত্বহীনতা ওই যে খাসি হওয়া, এসব কিন্তু ইসলামে বৈধ নয়, বরং আমাদেরকে সব কিছু রেখে ইবাদত করতে হবে, অসংখ্য বন্ধন মাঝে আমাদেরকে ইবাদত করতে হবে, ভাইজান আপনার ফাঁকা মাঠে গোল দেওয়া খুব সহজ, যদি প্রতিপক্ষ না থাকে তো গোল দেওয়াটা কত সহজ, খুব সহজ, ফাঁকা মাঠে আপনার যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তো ফার্স্ট হওয়া খুবই সহজ, ক্লাসের মধ্যে বলে ফার্স্ট হয়েছে কটা ছেলে বলছে একটাই, তাতে কি লাভ, তা তো লাভ হয় না, বরং বিভিন্ন লোক থাকবে প্রতিযোগিতায় আরো অংশগ্রহণকারী থাকবে, বিভিন্ন কষ্ট থাকবে, সেই কষ্টের মাঝে যদি আপনি কি লাভ করেন না, লাভ করেন, শ্রেষ্ঠত্ব লাভ করেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। সুতরাং সমস্ত কিছু বন্ধনের মাঝে আপনাকে অগ্রসর হতে হবে। কেবল একা একা থেকে আপনি মানে দুনিয়া থেকে সরে থেকে আপনি চাইবেন যে শুধু দিনকে আমি মেনে আল্লাহ সন্তুষ্টি পাব, এটা কিন্তু ভুল। আমরা ইনশাআল্লাহ দুনিয়ায় থাকব, কিন্তু দুনিয়াতে একবারে মগ্ন হয়ে যাব না, একবারে ব্যস্ত হয়ে যাব না। দুনিয়াকে প্রয়োজন মতো ব্যবহার করবো, চালাক মাছির মতো সাইডে বসে সামান্য করে খাবো আর উড়ে যাব। ইনশাআল্লাহ আখেরাতে আমাদের জন্য অপেক্ষা করছে খুবই বড় সফলতা এবং সুখময় জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।